السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে ছোট্ট আলোচনা আজকের দিনটির উপরে ভিত্তি করে বিষয় নির্বাচন করা হয়েছে। নানা জায়গা থেকে বিভিন্ন মানুষের প্রশ্ন করছে শবে বরাত, কেউ চ্যালেঞ্জ করছে শবে বরাত আছে এবং যে প্রমাণ করতে পারবে নেই তাকে এই তাকে ওই, বা এত 30-35টা দলিল আছে, তারপরে শবে বরাত যে পালন করে না সে সঠিক মুসলমান না। যেমন আপনাদেরকে বলেছিলাম এখানে এই অফিস থেকে সিঁড়িতে উঠতে উঠতে বলছে ভাই সৌদি আরবের লোকেরা কেমন মুসলমান, কি ব্যাপার? বলছে আজকে শবে বরাতের রাত, অথচ এই রাতে কোনো না কেউ নামাজ পড়তে দেখছি, আর না কোথাও লাইটিং দেখছি, আর না কোথাও খিটপিটে, এরকম কোথাও কিছু নেই। দেশে বিভিন্ন রকমের অনুষ্ঠান করা হয়, মিলাদ, তারপর খাওয়া দাওয়া, পান ভোজন এই সেই ইত্যাদি করা হয়, কিন্তু সৌদি আরবে নেই কেন? আমি তাকে বললাম যে কেন নেই বলুন, আপনি নিজে নিজের জ্ঞানকে প্রশ্ন করেন, নিজের আত্মাকে প্রশ্ন করেন যে সৌদি আরবে নেই কেন? তাহলে কি সৌদি আরবরা সব সৌদি আরবের লোকেরা সঠিক মুসলমান নয়? আপনি বলুন, সারা বিশ্বের মধ্যে যদি কোথাও সঠিক মুসলমান থাকে তাহলে সৌদি আরবে আছে। আমি বলছি না সবাই, আপনি হয়তো বলবেন যে হ্যাঁ জুলুম অমুক, সে আলাদা কথা, কিন্তু ইসলাম যেটা খাঁটি ইসলাম, শিরিক বিদাত মুক্ত ইসলাম, সেটা কোথায় আছে? সৌদি আরবে আছে। এখন যদি আপনি প্রশ্ন করেন কেন নেই এই জিনিসটা, তার মানে নিশ্চয়ই আপনার মন জবাব দেবে যে এটা নিশ্চয়ই শরীয়তে নেই, এটা বিদাত। তাহলে এই উপর থেকে এসেছে হাদিসের নামে কিছু হাদিস উল্লেখিত হয়েছে, যে হাদিসকে ভিত্তি করে তারা বলেছে শবে বরাত করতে হয়। কিছু হাদিস আছে যে হাদিস জাল অথবা জঈফ, সেই হাদিসকে সেই হাদিস সমূহকে কেন্দ্র করে তারা এসব বানিয়ে নিয়েছে। যেমন আমরা উদাহরণস্বরূপ আপনাদের কাছে আগে বলা বলেছি, এখন আপনাদেরকেই প্রশ্ন করব, আপনারা বলুন, আপনারাই উত্তর দেবেন, আমার প্রশ্নের উত্তর আপনারা দেবেন, যেমন আপনাদের প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এখন বলুন, ওরা বলে সূরা দোখানের প্রথম দিকে একটা আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে, তাবেঈ ইকরামা থেকে বর্ণিত যে তিনি বলেছেন ওই রাতটি হল শাবানের 15 তারিখের রাত। তাহলে বোঝা গেল যে শাবানের 15 তারিখে রাত্রে যদি কোরআন অবতীর্ণ হয় তাহলে নিশ্চয়ই রাতটি অতি পবিত্র রাত, বরকতময় রাত এবং ইবাদতের রাত। অতএব শবে বরাতের মর্যাদা নেই এটা কেন বলছেন? হ্যাঁ জবাব বলেন আপনারা, কে বলবেন জবাব? বলেন কি বলছেন জবাব বলেন। কোরআন মাজিদে, গোটা কোরআন মাজিদে 12 মাসের মধ্যে কোন মাসের নাম নেই, কেবলমাত্র রমজান মাসের নাম আছে, আর সেই নাম ধরে আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা বিহিল কোরআন। তাহলে শাবান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে না রমজান মাসে? রমজান মাসে। আরো স্পষ্ট দলিল যে শবে বরাতে কোরআন অবতীর্ণ হয়নি সূরা কাদের, যেখানে আল্লাহ পরিষ্কার করে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর সূরা দোখানে এখানে কি বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। তাহলে কি দুটো রাত, দুটো কি দুই জিনিস এবং দুইবার কোরআন অবতীর্ণ হয়েছে, একবার লাইলাতুল কদরে আর একবার লাইলাতুল মুবারাকাতে, নাকি লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর একই জিনিস? যদি বলেন দুবার কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে আল্লাহ একবার রমজান মাসে করেছেন আর একবার শাওয়াল মাসে করেছেন? এরকম হবে? তাছাড়া কার মতে আপনি বলছেন যে এটা সবে বরাতে রাতে অবতীর্ণ? কোন হাদিস? আল্লাহ রাসূলের কথা না সাহাবীর কথা? তাবি ইকরামা, তাবি ইকরামা বলছেন যেটা হচ্ছে ওই শাবানের রাত। অতএব একজন তাবির কথা শুনে আপনি পরিষ্কার কোরআনের আয়াত এবং হাদিসকে অস্বীকার করবেন এটা যুক্তিযুক্ত নয়। এই জন্য সবে কদর হলো আসল আর সবে বরাত হলো ডুপ্লিকেট। সবে কদরের ডুপ্লিকেট হলো সবে বরাত। কদর মানেও তকদির, বরাত মানেও তকদির। বলে আমার বরাতে এই ছিল, বলে না বরাতে, বরাত মানে তকদির। তো ঠিক আছে, তো তকদিরের রাত একটা না দুটো? আপনারা জানেন, কে জানেন বলুন যে তকদির কোন কোন সময়ে বা কয় সময়ে লেখা হয়েছে বা হয়? তিন সময় কি কি কে বলবে? মায়ের গর্ভে চার মাস বিশ দিন, শিশুর মায়ের গর্ভে চার মাস বয়স হলে, তাই না, একশো বিশ দিন বয়স হলে তখন তার দুই চোখের মাঝখানে তার মানে কপালে লেখা হয়। যে বলি আমরা কপালে, আমার কপালে ছিল কথাটা কিন্তু ঠিক। বাইনা আইনাই হে, এই দুই চোখের মাঝে মানে এই কপালে লেখা হয়। কপালে লেখা হয় কিভাবে লেখা হয়, ইলেকট্রনিক যুগে বুঝতেই পারছি মেমোরি কিভাবে ভরে দেওয়া হচ্ছে, তাদের কত শত লেখা, গোটা গোটা লাইব্রেরি ভরা, সেখানে মেমোরি রাখা আছে। তাহলে এই দুই টাইম, আর কোন টাইমে সবে কদরে কি হয় বা আপনার ভাগ্য লেখা হয়? সবে কদরে, সবে কদরে না সবে বরাতে? সবে বরাতে চারবার হয়ে গেল, আমি বলছি তিনবার। সবে কদরে, কারণ এটা হচ্ছে গ্যারান্টি, সবে বরাতে এরকম কোন গ্যারান্টি ওলা নেই। আছে হাদিস, আছে, আমি বললাম জাল হাদিস, জহি হাদিস, সেগুলো ওরা টেলিফোনে কোন রকম করে বলছে না মানতে হবে, মানা চলবে, হাদিস অস্বীকার এসেই করে তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু না, আসলে সেরকম মানার কোন যুক্তি থাকে না। সুতরাং যেমন হাদিসে বলা হয়েছে তুক্তা ওলা যা মিন শাবান ইলা শাবান হাত্তা ইন্নার রাজুল আলা ইয়ানকাহু ওয়া ইউলাদু লাহু ওয়া কাদ খারাজা ইসমুহু আও খুরিজা ইসমুহু আও খারাজা ইসমুহু ফিল মাউতা। ওদের সাবান থেকে আগামী সাবান পর্যন্ত মৃত্যু সময় নির্ধারিত করা হয়। এমনকি কোন লোক বিবাহ শাদী করে এবং তার সন্তান হয়, অথচ ওই বছরে তার নাম মৃতদের তালিকাভুক্ত করা হয়, বলা হচ্ছে ওই রাতে। এই যেমন একটা হাদিস আছে, হাদিসটাকে মুনকার বলা হয়েছে। ইবনে কাসির বলেন মুরসাল হাদিস দ্বারা কোরআন ও সুন্নাহর স্পষ্ট উক্তির বিরোধিতা করা যাবে না। তদনুরূপ তকদির লেখার ব্যাপারে মা আয়েশা কর্তৃক বর্ণিত হাদিস দেওয়া আছে, এগুলো সহি না, এগুলো সহি নয় বলে তো আমরা মানতে চাই না, আমরা বলি বিধান সহি হলে তো কোনো সমস্যাই ছিল না। আচ্ছা, ওরা বলে একটা হাদিসে আছে এই শাবান মাসের ১৫ তারিখের রাত্রে আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে আসেন, অতএব এই রাতের ফজিলত আছে বলেই তো রাত্রে আল্লাহ তাআলা শেষ তৃতীয়াংশে নিচের নামে আসেন। আপনারা কি বলেন? শুধু শাবান মাসের ১৫ তারিখ রাত্রে, ছয় বরাতের রাত্রে, না প্রত্যেক রাত্রে? প্রত্যেক রাত্রে কোন দলিল আছে? প্রত্যেক রাত্রে শেষ তৃতীয়াংশে যে আল্লাহ তাআলা নামেন তার কোন দলিল আছে? জি, বুখারী মুসলিমে আছে, দেশে হাদিস না, বুখারী মুসলিমের হাদিস, যেখানে বলা হয়েছে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা, কুল্লা মানে কি? প্রত্যেক রাত্রে, ইলা কি বলে, কুল্লা লাইলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুল মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসালুনি ফাউতি ওয়া মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। সুবহানাল্লাহ, কে আছো যে আমার কাছে চাচ্ছ আমি তাকে দান করব, কে আছো দোয়া করছো আমি তার দোয়া কবুল করব, কে আমার কাছে ক্ষমা চাচ্ছ আমি তাকে ক্ষমা করব। কি হলো কুল্লা লাইলা, শুধু শবে বরাতের রাত নয়, প্রত্যেক রাত্রে আল্লাহ নামেন। তাহলে কোন পৃথক বৈশিষ্ট্য থাকলো না, এখানেও কাটছে না। ওরা বলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরি, ওই রাতে রুহ নেমে আসে, রুহ মানে আপনার বাড়িতে যেসব লোক মারা গেছে তাদের জান, তাদের রুহ আসে বাড়িতে। অনেকে তো আলো নিয়ে অপেক্ষা করে, অনেকে তো খাবার নিয়ে অপেক্ষা করে, বিধবা মেয়ে সে ভাবছে আমার স্বামী আসবে, তারপরে ছেলে হারা সন্তান হারা মা বাপ তারা ভাবছে আমার সন্তান আসবে, তাদের জন্য খাবার তৈরি করে। তারপরে মৃত ব্যক্তি যে খাবার খেতে বেশি পছন্দ করত সেই খাবার তৈরি, ইত্যাদি বহু রকমের আছে। কবর গুলোকে সুসজ্জিত করা হয়, ফটকাবাজি তো আছে, ফটকাবাজি কিন্তু আমাদের না, ওই যে পার্শ্ববর্তী পরিবেশ, ওরা ওদের পুজোতে আনন্দ করবে আর আমরা বঞ্চিত থাকবো, তখন আমরা আমরাই করবো, সমস্যা কি? এইসব করে তো এইসব যে হালুয়া রুটি থেকে শুরু করে বহু রকম করা হয়, তার জন্য রুহের জন্য, রুহের জন্য। কিন্তু যে আয়াতটা ওরা পেশ করেছে এটা কিসের, কোন সুরার আয়াত? সুরা কদরের আয়াত। সেই লাইলাতুল কদর কি শবে বরাত? তোমরা দলিল দিচ্ছ কার ঘর থেকে? দেখছেন আসল যে ভাগ্য রজনী, সেই ভাগ্য রজনীর সুরা থেকে দলিল দিচ্ছে নকল ভাগ্য রজনীর জন্য, নকল দলিল, একেই বলে নকল দলিল। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহু, ঠিক আছে, ফেরেশতা অবতীর্ণ হন কিসের রাত্রে? এটা শবে কদরের রাত্রে, শবে বরাতের রাত্রে নয়। বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে বাকিতে গিয়ে, ওরা বলে জান্নাতুল বাকি, যাই হোক আমরা বলি বাকিউল গারকাতে গিয়ে কবর জিয়ারত করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, বোঝা গেল রাতটার নিশ্চয়ই কোন অতিরিক্ত মাহাত্ম মর্যাদা আছে। আপনারা কি বলেন? জাল হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে কবর জিয়ারতে শুধু শবে বরাতে রাতে গেছেন? না। আচ্ছা প্রমাণ কি হুজুর? প্রমাণ মা আয়েশার কাছে পিছন পিছন মিথ্যে কথা বলে একটা দলিল, পাক্কা জাল দলিল দেয়, জালিয়াত হাজির বলছেন, তারা তো ওই হাদিস বলে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আতা ইবনে আসাদ থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা কানা লাইলাতুহা আও লাইলাতাহা কুল্লামা কানা লাইলাতুহা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরুজু মিন আখরি লাইলি ইলাল বাকি, যখনই তার বার পালি পড়ত তখনই তিনি বাকিতে বেরিয়ে, রাত্রে বাকিতে বেরিয়ে যেতেন এবং বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিনা ওয়া তাকুম মা তুআদুনা গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আল্লাহুম্মা ফির লি আহলি বাকিইল গারকাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ফির লি আহলি বাকিইল গারকাত, এই যে দোয়া করতেন। তাহলে কোন রাতে হলো? সবার রাতে হলো, শুধু বলছেন কুল্লামা কানা লাইলাতুহা, মানে প্রত্যেক আয়েশার পালার প্রত্যেক রাতেই বাকিউল গারকাতে যেতেন। সুতরাং এর কোন মানে পৃথক বৈশিষ্ট্য হলো না, পৃথক বৈশিষ্ট্য থাকলো না। ব্যাস তারপরে ওরা বলে যে শবে বরাতের রাতে নামাজ পড়তে হয়, এই রাতে একশো রাকাত সালাতুল আলফিয়া নামক নামাজ পড়ে, আর প্রত্যেক রাকাতে দশ বার করে সূরা ইখলাস পড়ে, ফলে একশো দশে কত হয়? এক হাজার। আর এই জন্য বলা হয় সালাতে আলফিয়া, এক হাজার বার ইখলাস পড়া হয় বলি বলে সালাতে আলফিয়া। কিন্তু এই নামাজ মন করা বিধান, যেমন আগেই আপনারা জানেন শুনেছেন, শবে বরাতে নামাজ পড়লে নাকি কুড়িটা হজের এবং কুড়ি বছর একটা না ইবাদতে সব পাওয়া যায়, আর পনেরো তারিখে রোজা রাখলে নাকি অগ্র পশ্চাৎ দু বছর রোজা রাখার সব পাওয়া যায়। এইসব খেয়ালি পোলাও, এগুলো নিজে নিজের মন করা, এইসব স্বভাব তারা নিজেরা বানিয়ে নিয়েছে। আচ্ছা এই রাতে গোসল করলে তার স্বভাব কত? ওই তো বেনামাজিরা আছে, যে সারা রাত নামাজ পড়ে ফজরের নামাজটা পড়ে না, এটাই নিয়ম। তার কারণ হচ্ছে কিছু যুবক আছে, কিছু লোক আছে যারা আনন্দমুখর, আনন্দমুখর পরিবেশ চায়, খাবে দাবে আতর সুরমা মেখে মসজিদে যাবে। আর যেমন আমাদের দেশে ওই শবে কদর গুলো হয়, শবে কদরের রাত গুলো তো এরকম করে অনেকে, বেনামাজি গুলো বেশি দেখবেন তারা খুব ত্রিং বিড়িং করে সেই সব দিনগুলোতে। তো শবে বরাতের রাতেও তাই, এদিনে আসে সেদিনে কিছু খাবার দাবার ইত্যাদি হয়, ফলে তো ফজরের নামাজ পড়ে না। এরা এমন যাদের মাথায় টুপি আছে কিন্তু পাছায় কাপড় নেই, বুঝেছেন? আমরা শুনেছি আমাদের মুরব্বীদের মুখে ভারতবর্ষ, ভারতবর্ষ যখন মুরব্বীদের কথা বলছি তখন বাংলাদেশ নেই, সব এক, তখন সব এক, বাংলাদেশ ভারত পাকিস্তান এক, ভারতবর্ষ। অখিল ভারতে যখন অমুসলিমদের ট্রেডিশন ছিল তখন অমুসলিমদের, এখনো হচ্ছে, মেয়েদের ছোট ছোট বাচ্চা 6 বছর 7 বছর 8 বছর বয়স বিয়ে হতো, তো মেয়েদেরকে শেখানো হতো ভাসুর কি দেওয়ার কি সব শেখানো হতো। এই যে ভাসুর দেওয়ার এগুলো মুসলমানদের না, তাদের এগুলো সব ওদের ভাষা, কারণ মুসলিম নারীদের দেওর হতে পারে, দেওর মানে কি দ্বিতীয় বর, সব ওদের। তো তারা সে যুগের লেবাস ছিল মোটামুটি গামছা বা ফালি বলা হয় যাকে, ফালি, ছোট ছোট মেয়েরা ওই শরীরে খালি ফালিটা জড়িয়ে নিত, ফালি জড়িয়ে নিত, সে যুগে অত ভালো কাপড় উঠেনি, যাই হোক উঠেনি, কিংবা গরিব মানুষরা এইভাবেই পরত। তো বিয়ে হয়েছে মেয়েটা, 7-8 বছরের মেয়ে বিয়ে হয়েছে, ফালি পরে ঘুরে বেড়ায়, আর এদিকে বাড়িতে ট্রেনিং চলছে, ভাসুর দেখলে মাথায় কাপড় নিতে হয়, দেওয়ার দেখলে সমস্যা নেই, শ্বশুরকে প্রণাম করতে হয় ইত্যাদি ইত্যাদি। হঠাৎ করে একদিন বেচারি ঘরের বাইরে ধুলোবালি নিয়ে খেলা, পাড়া গ্রামের মেয়ে ধুলোবালি নিয়ে খেলা করছে, ধুলোবালি নিয়ে খেলা করছে, যে ঘর বানায় না, ঘর বানায় দোকান বানায়, হঠাৎ করে একদিন তোর ভাসুর আসছে, ওই বুঝে ওই দেয়। তখন তাড়াতাড়ি শুনেছে ঘরে যে ভাতুর ভাসুক দেখলে পরে মাথায় কাপড় নিতে, তখন পাছার ফালিটা খুলে নিয়ে মাথায় নিয়ে আমাদের এইরকম ঘটে যে খেয়াল করতে পারে না। আমি সৌদি আরবেও শুনলাম এই হাসপাতালের ঘটনা শুনলাম, আমাকে এক ভাই বললেন তিনি হাসপাতালের বাথরুম পরিষ্কার করেন, তো যাই হোক এক মহিলা ভিতরে ছিল সে খেয়াল করেনি, তো বলছে আমি যেমনি হুস করে দরজাটা খুলে দিয়েছি সে সঙ্গে সঙ্গে নিচের কাপড় নিয়ে মুখ ঢেকে নিয়েছে, এটা অভ্যাসগত, নিচে বলছে গোটা ফাঁকা হয়ে গেছে, মুখটা ঢেকেছে। তো এগুলো অভ্যাসগত, এগুলো কি হয় যে ফরজ তুমি ঢাকলে না, ঢাকলে কি যেটা ফরজ নয়। যাই হোক, তো কথা হলো কি যে যারা রাত থেকে 100 রাকাত নামাজ পড়ে অথচ ফজরের নামাজ বাদ দেয়, তারা এরকম না, ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি। অথচ তুমি যদি তাহাজ্জুদ পড়ো তাহলে সাবানের রাত্রে তাহাজ্জুদ পড়া কি নিষেধ হবে? আপনি প্রত্যেক দিন 4 রাকাত 8 রাকাত আপনি পড়েন, 11 রাকাত যদি তাহাজ্জুদ পড়েন তাহলে সবে বরাতে রাতে কি পড়া বিধাত হবে না? আপনি যদি প্রত্যেক মাসে 3টে রোজা রাখেন, প্রত্যেক মাসে 3টে কোন কোন তারিখে রাখতে হয়? 13, 14, 15 তাহলে 15 তারিখ তো হচ্ছে নুসফে শাবান, সর্বরাত দিন হয়ে যাচ্ছে। তাহলে যদি আপনি প্রত্যেক মাসে 3, আপনাকে বলা হবে যে আপনি বিদাত করছেন না, প্রশ্নই আসে না, তার কারণ আপনি রেগুলার। সুতরাং পৃথক কোন ভাবে বৈশিষ্ট্য প্রমাণ করা যাবে না, আর আপনি ফরজ ত্যাগ করে 5 ওয়াক্তের নামাজ পড়েন না আর এইসব নামাজ নিয়ে টানাটানি করেন, তাহলে জেনে রাখবেন যে আপনি হচ্ছেন সুবিধাবাদ, জিন্দাবাদ। এরাতে নামাজ আদায়ের পূর্বে গোসল করলে সবটাকে বলবে, সে গোসলের অভ্যেস খেয়ালি সব আছে, এ গোসলের প্রতি ফোঁটার পানির বিনিময়ে 700 রাকাত নকল নামাজ আদায়ের সব আপনার আমল নামায় লেখা হবে। প্রত্যেক ফোঁটা ওই ওই গোসলের প্রত্যেক ফোঁটায় আল্লাহ আকবার, মানে আসলে নিজের ঘর থেকে দিতে না হলে পরে আয়ু বৃদ্ধি করার জন্য, অভাব মুক্ত হওয়ার জন্য 6 রাকাত বিদাতি নামাজ, আবার আলাদা মিস্তি আছে, সোরা ইয়াসিন পড়ে মনগড়া দোয়া ইত্যাদি আরো কিছু অনেক কিছু আছে, বাজারি বইয়ে আপনারা নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন এবং বহু চ্যানেলে আপনারা শুনবেন, দেখে থাকবেন এসব গুলো। আদর সুরমা লাগিয়ে রাতে জেগে জামাতি জিকির, বিশেষ করে বিশেষ বহু বহু লোক এগুলো করে থাকে, তারা প্রমাণস্বরূপ বিভিন্ন মিলাদি বই থেকে তারা প্রমাণ দেয়। আচ্ছা, এই বিদাত চালু হলো কোন সময়ে? 448 হিজরিতে বাইতুল মাকদেসে প্রথম এই বিদাত চালু হয়, প্রথম 448 হিজরিতে, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে গেলে কত বছর পর্যন্ত দেখেন, বুঝতে পারলেন? মূর্খ ইমামরা মাতব্বরি উদরপূর্তি করার জন্য এটা এই ঘটা চালু করে মনগড়া হাদিস বর্ণনার মাধ্যমে বেশি লোক জমা করে বাদশার কাছে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করে, অতঃপর এই বিলাতি নামাজ সেখানে 352 বছর চলতে থাকে, পরে 800 হিজরিতে তা বন্ধ হয়ে যায়, কিন্তু ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে নেমেছি। চলে গেল এসব পার হয়ে কোথায় চলে গেল? ভারতবর্ষে ঢুকলো। আর সেখানে দেওয়ালি মার্কা মুসলিম দেওয়ালি, এখানে ইরানে কিসে ছিল? মজুস, আর অগ্নি পূজকদের। আর আমাদের ভারতবর্ষের দেওয়ালি এখানে দীপাবলি, দীপাবলির নকল করতে গিয়ে মুসলমানরা, ভারতবর্ষের মুসলমানরা এই দিনকে মোমবাতি ইত্যাদি দিয়ে উদযাপন করতে শুরু করলো। আল্লাহ মুস্তাহান। রোজা, রোজার ব্যাপারে মধ্য সাবান এলে তোমরা তার রাত্রিতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো। মুসলিম শরীফে যে হাদিস আছে যে সালারে শাবান বলে, সেটা সালার মানে মতভেদ আছে, সালার মানে শুরু, সালার মানে শেষ, সালার মানে মধ্যম, অতএব সেটা শাবানের রোজা বা কি বলে নিষ্ফ শাবান বা অর্ধ শাবানের রোজা প্রমাণ হয় না। বরং আপনারা জানেন সহি হাদিসে আছে যে শাবান মাস বরকতময় মাস, এ মাসে রোজা রাখতে হয় বেশি বেশি, কিন্তু নির্দিষ্ট করে ওই দিনে নয়। আনুষ্ঠানিকতা বলতে কোরআন খতম করে বকসানো হয়, মিলাদ মেহমানদারির ধুম পড়ে যায়, নারী পুরুষ অবাধ মিলামিশা হয়, আর যারা হুজুর তারা তো বুঝতেই পারছেন কত রকমের কি বলে আপনার ফজিলত বর্ণনা করে। তারপরে এদিনে নাকি হালুয়া বানিয়ে খেতে হয়, নরম হালুয়া, কেননা এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান দান শহীদ হয়েছিল বলে মা ফাতেমা হালুয়া বানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম হালুয়া খেয়েছিলেন, এই জন্য আজকে হালুয়া খাওয়া সুন্নত। আপনার কি মনে হয়? দাঁত ভাঙ্গি খাও না, দাঁত ভাঙার আগে কপালের ভিতরে কলা ঢুকে গেছে, দাঁত ভাঙ্গিয়ে খাও সব ঠিক আছে, কিন্তু আজকের দিনে এইগুলোর বহুত যুদ্ধ কোন মাসে হয়েছিল? বহুত যুদ্ধ কি শাবান মাসে হয়েছিল? তাহলে তাহলে উদর পিণ্ডে বুদুর হারে কেন? যেটা মানে কি বলে যে মাসে হয়নি যে যুদ্ধ, আপনারা জানেন যে উহুদ যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে 11 তারিখে, তাও আবার 11 তারিখে শাওয়াল মাসে না, তো শাওয়াল মাসে হালুয়া খাওয়ার সাথে সম্পর্ক বিশেষ। যাই হোক, ওরা বলে ওরা সেটাকে মেনে তারা একটা কাজ করে আর কি। এখন এখন যদি কেউ বলে, এখন যদি কেউ বলে যেমন একবার হয়েছিল যে না সৌদি আরবেও সবে বরাতে রাতে নামাজ পড়া হয়, আমি নিজে দেখে এলাম, আমি উমরা করতে গেলাম, দেখলাম সবে বরাতে রাতে কাবা শরীফে নামাজ হচ্ছে, এটা হতে পারে না? পারে না ভাই? যদি আপনি কোন হাজির মুখে শুনেন আমি নিজে দেখে এসেছি যে মক্কা শরীফের মুয়াজ্জিনরা সিগারেট ফেলে আজান দেয়, ধুঁয়ো উঠতে দেখি তারপর আজান শুরু করে, এটা হতে পারে না? পারে না। কি হতে পারে বাংলা ভাই? কেউ যদি বলে আরবের লোকেরা চৈতন্য রাখে, চৈতন্য ওই যে রাখে না টিকলি, হতে পারে না? পারে না। হ্যাঁ ঠিক আছে, তো পারে, বুঝতে পারলেন? তো সেই রাত, সেই রাত যে রাতে শাবানের 15 তারিখের রাত নামাজ হয়েছিল, আমরাও ছিলাম তাই না? আমরা আপনারা সঙ্গে সঙ্গে ছিলেন সেই রাতে, আমরাও ছিলাম সেই মক্কাতে বা কাবা শরীফে, কিন্তু কিসের নামাজ ছিল? চন্দ্র গ্রহণের নামাজ। অতএব আপনি সাদা দেখলেই তাকে বক মনে করবেন, আর চুম দেখলেও দই মনে করবেন, এটা ঠিক না। মোট কথা শেষ কালে একটা কথা বলি, যদি বলে আচ্ছা জয়ীফ হাদিস আছে তো ফাজাইলে আমলে জয়ীফ হাদিস ব্যবহার করা যায়, কি বলবেন আপনারা? আপনারা বলবেন যে না, ফাজাইলে আমল বলুন, ফাজাইলে আমল মানে আমলের বর্ণনার ফজিলতে, আমল ফজিলত বর্ণনায় করা যায়, কিন্তু আমরা বলবো যে জয়ীফ হাদিস কোন জায়গাতে ব্যবহার করা যাবে না, আমাদের কাছে সহিহ হাদিস আমল করার জন্যই যথেষ্ট। বলে হ্যাঁ হুজুর ঠিকই আছে বিদাত, তবে বিদাতে হাসানা, বিদাতে হাসানা। হ্যাঁ এই জবাব কি বলবেন? সমস্ত বিদাত তোমরাই, কোন হাসানা হাসানা না, প্রত্যেক বিদাতি হচ্ছে গুমরাহির পথ। অতএব এখানে হাসানা আর সাইয়া বলে কিছু নেই, আমাদেরকে দূরে থাকতে হবে এই শবে বরাত নামক হাসানা কেন বলছে? হাসানা মানে ভালো বিদাত, এতে খাওয়া জমানো হয়, লোকজনকে খাওয়ানো হয়, গরিবদেরকে খাওয়ানো হয়, এতে এই হয়, এতে নামাজ পড়া হয়, এতে দরুদ পড়া হয়, এতে রোজা রাখা হয়, সবই ভালো জিনিস। কিন্তু আল্লাহ নবী বলেছেন করল বিদাত ইন্দরানা, ভালো জিনিসটাই বিদাত হয় তাই না? খারাপ জিনিস তো হারাম হবে, খারাপ জিনিসকে হারাম বলা হয়, ভালো জিনিস তো বিদাত হয় যেটা যার দলিল শরীয়তে নেই। অতএব যার সহি দলিল নেই, নকল দলিল দিয়ে আপনি আপনার ঘর প্রমাণ করতে পারেন না, আপনার আপনার জমি প্রমাণ করতে পারেন না। সুতরাং আমাদেরকে ওই নকল দলিল থেকে দূরে থাকতে হবে এবং এই বিদাত থেকেও দূরে থাকতে হবে। আমাদের তৌফিক দিয়ে মাসাল্লাহ আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন।